হজিও শহনশাহ রোজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কাবা দেখো হাজিও আও শহনশাহ রোজা দেখো আবে জমজম তো পিয়া খুব বুঝাই প্যাসে আবে জমজম তো পিয়া খুব বুঝাই প্যাসে আও জু দেশ হে কো সর কা ভি দরিয়া দেখো হাজিও আও শহনশাহ রোজা দেখো জের মিজাব মিলে খুব করম কে ছিটে জের মিজাব মিলে করম কে ছিটে অবর রহমত কা ইহাঁ রোজ বরসনা দেখো হাজিও আও শহনশাহ রোজা দেখো ধুম দেখি হর কাবা পে ধুম দেখি হর কাবা পে বেতাবোঁ কি উনকে মুশতাকোঁ মেঁ হসরত কা তড়পনা দেখো হাজিও আও শহনশাহ রোজা দেখো খুব কসরে মহ پر دیکھا بھی جلوہ دیکھو حاجیوں آؤ شہنشاہ کا روزہ دیکھو وامتی جگر خوف سے پانی پایا ہاسیاکاروں کا دامن پہ یہ چلنا دیکھو حاجیوں شاہ کا روزہ دیکھو غور سے سن تو رضا کعبے سے آتی ہے صدا غور سے سن تو رضا کعبے سے آتی ہے صدا میری آنکھوں سے میرے پیارے کا روزہ دیکھو حاجیوں آؤ شہنشاہ کا روزہ دیکھو کا